بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يؤتي الحكمة من يشاء، ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا، وما يذكر إلا أولو الألباب. الله سبحانه وتعالى وحي كرباني يؤتي الحكمة من يشاء. يكلانج حكمة الدفاء يكلانج إرادة كربي ميهكا. ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا. أدي أميهكا حكمة الدفاء جميع هذا النار أين ين إدوني ورق جنا قناه يوكان تتحيك ورق جنا قناه يوكان تتحيك أين اللي بيجيكا كرباري. وما يذكر إلا أولو الألباب أدي نسيح حاصل قراءك كشبري هما إكاني بديك أهل ورين حكمة ميتانك علمين تفاتك وغسة تفسير قراء وفاوة بأنك علمين بدار باني ميتانك حكمة مرادك علم دينك علم شرعي علم أي شرعي علم الله دفاني يكالان قراءة قراء بميهك أدي علم لبج ميها يلي بني ورق جنا قناه وكان تتاك سببك علم رنكي اي نبي بي كلونغ مقام دنيا غا اداكبران تي بباياكي مي امتوغا دين اتر نبي بي كلكونا عناني كوريغ امتهوغا رسول بي كلونغ دين جنا دوسوه ميستخون دين فرغس دين فرمون الون اه النبي يكو الله سبحانه وتعالى كونو با اي دين آكور متاكا ego ta kuriga ummatta goswani ehnames mi ummata ka den itur nabiyya kuna annan emme fahuge nabiyya evani fonu vifa muhammad sallallahu alaihi wasallam ekali fana fahuge den itur eves rasulakus adi nabibe kalakus na annane den ebe kalunge rolu ada kurma allah subhanahu wa taala kanda alu ba fati bayaki ei mi dinuge ilmu erin rasulullah sallallahu alaihi wasallam hadis qurbani innal ulama awrasatul anbiya amkarun ilmerna ki nabibe kalunge warta verinne وان الانبياء لم يورثوا دينارا ولا درهما ادي نبي بكلك وارت مدلك غتوغا درهم دينار الدول نكرباي وانما ورثوا العلم ابيكلم وارت مدلك غتوغا دو كربا فواني علم اي دينك علم شرعي علم فمن اخذه اخذ بحظ وافر ادي اي علم حاصل كو فيميها اي حاصل كوري ورب نصيبك علم رنا دنيا غوا حريحه اچ فافو سمغي دعا كربا غس غها غسا مسمها مسا دنيا غواه ريها مخلوق علم رنا فاف سمن ادي رحم الله من ادي دعا كره اي هرته غوا هين تكدان دي الله سبحانه وتعالى ورما يكرو با فا باين علم رنا كي هم الله يكرو من يؤتي الحكمه من يشاء ريها من نقل بي اتشنو اي كي اي الله يراد كره بي باي كد با اتشن اي دينو علم وحي غ علم اي قيام الدهو سميهم تبيني علم رين غتوا دنيا گهن علم تا کی ہمہ کنے دنیا خاص وگم وا اچے ہن نمس دینو گ علم کی اے دنیا بس اخرت بس خاص وگم وا اچے اللہ نے قربانی اے علم لب جمیہاں الی بنی ورگ گنا گنا ہیو کان تتا ہے کہ ورگ گنا گنا اے دنیا گ ایم میں ماتی ور درجہ تا ہو گا تی بین ادی اخرت گ سے ماتی درجہ دی بین با کی علم ورین اے نبی بے کلو نفاو دین درجہ گ تو میں ماتی ور گم وا با کی علم ورین اکما علم ورین اے علمن عمل کو فی کم گا وانما علم ورین ilman amal kuffi kamuga wanama ehe okan libeni den bayen ilmeri midalwani hikmatuga muradaki ei diinuge figuhuge ilme figuhuge ilmu figuhuge ilma ki ei diinuge emme fun ilmu ei funna busil merine diwe himbuna nama funna busil merin e daraja forahati e daraja form ei hikmataki e bayen ilmeri midalwani ei hikmataki den adi ilmeri midalwani hikmatuga muradaki ei kame ege munasibu wagutuga kurumuge tawfiqulibu kame komme kame bes ei bahebbuni kamuga vias kamek kuri kamuga vias mihakan nasihatet din kamuga vias ein komme kame bes ege munasibu wagutuga kurumuge tawfiqulibun ei hikmataki aniya ge dikolo aniya ki ei ege lafzi manaye ki kame ege munasibu wagutunun ehem wagutegga kurum ei aniya ki arai bahuga zulmu kiyani aniya aniyami kiyani etchen ege tannun ehen tanegga bebuma etchen ege tannun ehen tanegga bebuma aslu aniyami kiyani ei komme daaira ekama komme roga kun kamuga vias misalaka bahe punan jehe maqamunun ehen maqamegga mun fiyaka e kun faada yan kuran aniyayen misalaka mihakan nasihate deni ena balen nula ena huri halate এরকম কোন আসরে ন কোরআন হে মানিয়া হিকমতা কি এগি দিকল হিকমতা কি নসিহাতে দে ইরু মিহকান নসিহাতে দে রস এনাগে হালতা এনা এহুরি থানা এনা রুলিয়া সহুরি তোয়া মিহুরিহা কান্তাতকে বালাফা দিন নসিহাত দিন এম কেন হিকমাই বাহেব বুনিয়াস এগে মাকাম গ বেয়ার কফ এদুলুম বেয়ার কফ এগে ফায়দা কোরআন বাহেব বুনিয়াস এগে মাকাম গ এবাস ইস্তেমাল কফ এগে ফায়দা কোরআন কামক এগে মাকাম নু হেন তানে কে ইস্তেমাল কফ এগে বেস ফায়দা ন কোরআন এম কেন হিকমাই কমমে কামে বেস এগে মুনাসিব থানুগান মুনাসিব ওয়াগুতুগা ইস্তেমাল করুন এম কেন হিকমাই এই লাফজি গতং হিকমাই ইলমেরিন বাই আদি আরবি বাহু গবে হিকমাতুগে মানে কি এই দেন হিকমাতুগে মানে ইলমেরিন কুরা বাফে হানি এই একি একি ইস্তিলাহ তাহুগা আল্লাহ কোরআন হিকমাই দেবি জে মিহা বারগিনা হিওকান তাতে কে লিবুনি ওমা ইয়াজাক্কারু ইল্লা উলুল আলবাব আদি নসিহাতিন হাসিলান নুকুরে বুদ্ধিগা আহল ওয়েরিন মেনুই إن الله وحي قرباني وما أنفقتم من نفقة أو نذرتم من نذر فإن الله يعلم وما للظالمين من أنصار تيباميهم الله كموغا إتشن هيدا كوريس أدي تيباميهم نادربوني كموغاويس الله يكن تمولا دين وديغان نوائي الله كموغا إتشن هيدا كوريس أدي نادربونيس الله يكن مولا دين وديغان نوائي الله كموغا إتشن هيدا كورو مساركا ميهم مي وغفوز كوراني وسم هيدا كورون تاي misalkan hatime bagu furami ha misketan hatime bagu furami e nay baliye nage nambes e nang iwa kala mi balaganna faratun mi nannu jehiya kane gene farat emme furta mi kantahi ki aigatu ko sirrun kuran jehe kame mihaka dakkan kuran jehe kame nu ege sabu me katigen ve nay kuri kantahu ge ajur kolu gelligen diun bes ekashi gen ve ema e farata katta ka allah hatta kame bagu furani allah dena wodigen ve hitu gonna kantatta kat dan de ema komme nge kamuga এগে লিয়ে খান্তা কুরা কান জি আল্লাহ কুরআন তিয়া বামি হুম আল্লাহ মাউগা কুম্মে হে দাই কুরিয়াস আদি তিয়া বামি হুম নাদুরে বনি কামুগা বিয়াস আল্লাহ একাম মোলা দেন বডি গান্নাওয়ে ওয়া মালিল যালিমিন মিন আনসার আদি আনিয়াবের নাকা মাদদে কুরআন ফারাতেন নুয়ানে এই গিয়ামে দোহগা আনিয়াবের না মাদদ দেন ফারাতেন নুয়ানে ইন তুবুদুস সাদাকাতি ফা নিইম্মাহি وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم ويكفر عنكم من سيئاتكم والله بما تعملون خبير الله يكون تيباميه صدقاء فالكوك جندين كمغبيس بس كي هرنغل وطين إتانا مرادة كي صدقاء كورون ويجن غصفاوا مجتمع صدقاء كورون جلجن غصفاوا مجتمع ميهن فنغوت صدقاء دين وكيه هيو بيجن باكامل হেওয়েগেন বা কামেন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদ্দোক মাসিউন নাবাবিগে ইননানিকো একালিগে ফানুগে আরিহং আ বায়াকু এবে একালুম তিব্বেবি ফাকির হালাতু হালাতু হরিগতুম উইদে ফহরি হেদুন তাল্লাগেন বায়ে মিহুংগে অরিয়াম বে সংলাকান্নি মায়ন্নুয়ে আদি একালিগে ফান ফেনি ওয়াডা গতুম বায়ে বে কালুম এবে কালিগ গান এবে কালিগে ফুরাগাহ গান এবে কালাকু বাদে নিওয়া নিওয়াবেগেন তিব্বেবি দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনফুলুম একামুগে আসার ফাড়বেগেন দিয়া হিতামায়গে আসার খেলিফান হাদিসুল কোরআন কা কোহে বামিন সদাগায় কোরআন এবেস মিয়া কোন তেদবে তেদং ইর কোলকুন আনসারিয়া বেকালাকু নিকুমেগেন বাডায়গেন মিসকিতুন ইর কোলকুন আনসারিয়া সাহাবি বাডায়গতি ক্রিয়া উফুল্লে বারুগে কাদরুট কুরিয়েন ইপ্পাওয়াগে এতাঙ্গ মেদুগে বেহেট্টেই বেহেট্টেবিমা দেন এহেন নিহেন সাহাবিন তাগগো সদাগায় তাগগেন নাম ফরায় ইর কোলকুন কাইচিগে ফুন্যাকা ফেরামগে ফুনজ্জে হিজ মিসকিতুগা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উফা করবা হিনি বর না করবা দন্নমানি মান সান্না ফিল ইসলাম সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা লা ইয়ানকুসু মিন যালিকা শাই হাদিসুল কুরবানি ইসলাম দীনুগে রিওয়ায়াত কামে দিরওয়া ফিমিহা সুন্নাতে দিরওয়া ফিমিহা এনাং এগে আজরুবে আদি এনা ফেনিগেন ইয়ামাল কুরি হেমমি হুঙ্গে হুরিহা আজরুবে সেনা লিবিগেন ওয়ে এবামি হুঙ্গে আজরুং এবস মিহেগে আজরুং এবস মিবার উনি হুমাকানুলা এম ফেন্না গোতা সদাগাই দিনুং হুট্টি ফাওয়া মুইতামেগে মিহুনা ফেন্না গোতা সদাগাই কুরমা কি এই বরং হিও কামে বরং হিও কামে এই দেখকুমুগে মুরাদেন নুং এতাঙ্গ মুরাদ কি সময় গোতা বায় সুন্নাইত্তা আনে ফুহেবিগেন দা মুইতামেগা সুন্নাইত্তা ফিলাগেন দা বায় মুইতামেগে এই সুন্নাতে দিরুমা কি এই বরং মা কামে মিহুনা ফেন্না গোতা মিহুনা ফেন্না গোতা এগে মিসালে আনন বায়ান কো দিফানা মিসালে কা মিস্তাকুন কুরিগে দেখিফা অতি থাকিহা আলায়াগান নুনে নামাজ সহায় নো আরকা boluga rumalen mata taakiyaden alayagen namaz subhanwan taakiyaden alayagen menuwi namaz subhanwan kama ei kuriga deke go taakiyaden alagonu kuda ero alagonu miti deke famis kitum baala hakam fatu geisa boluga echen netima kommiyakas ek fata mujtama ek ei namaz to taakiyan eleka subhanwan kan engumatta ka sunnat danna mihaku taakiyana ala as namaz kurma ki kamet dirum ekamku namaz bolu gechen elu nangalo namaz ga imurubat terikam ga alamat ekamku dini sunnaten nun ai kiye murubat terikam ga alamat ekam el mer midal wani bolu gechen elu maki den abadues bolu gechen otun rangalo abadues alanya abadues bolu gechen otun nangalo ehen namas namaz ka gulun hurikam nun hagigatu ga bolu gechen elu maki yen ei ehen namas murubat terikam ga kamer riveti akhlaq ga kamen ei riveti akhlaq ga hurihas sifen namaz ga ikhtiyar kurma ki rangalo kame edevigen ma kame egotun e ekantak puruna galo ewagotu mei mistakunge aqida en ei ewagotuga tahakiha nalan watruma nala namaz kurmaki ei nubaya kamekkan ewagotuge e wahumu dur kurmattaka ekan kurunda galo ekan kurunda galo egotta sodagate ves sodagai kurun filiyagenda mujtamaygga mistakunna dakkayagen mistakunna fenna gota sodagai kurun wararangalo ehenwe allah mi ayatuge wakon in tubudu sodagati fa ni'mahi tebamihun sodagai faal ko finama ei ki harangalo kamen he ego ki harangalo heye ekamako wa in tufuha tiyabami ho sadagai forwaagen wanhana ko watu tuhal fuqaraa adi fagir nang eti difinama fahuwa khairul lakum ego tiyabami hunan adi mahe okam bode sadagai riru mi hunan nege gotad dinu adi mahe okam bode ei arsuge hiya wai kan libe hai hai mi hunge teren e mi ha sadagai sirun de mi ha himene giyame to auga arsuge hiya wai kan allah devwa hai baga mi hunge tere ke sadaqa sirun de mi hay bahime ne rasulullah sallallahu alaihi wasallam hadis qurbani wa rajulun tasaddaqa bi sadaqatin fa akhfaha hatta la ta'lam shimaluhu ma tunfiqu yaminuhu yamid doga arshi ge hiya bahi kan libe hay mi hunge tere ekake ei sirun sadaqa qurami ha ena kanatun de sadaqa wa tabbis ne ge ha sirun sadaqa qurani ego ta sadaqa qurami ha yamid doga arshi ge hiya bahi kan e bali be ema sadaqa sirun kurmaki e waram ma ikame mista kuna wargina hi tawfiq wasli bi fawa kamen ei algon men ustad ko madina ga algon nak kiyadin wa hake etanga eggota kas namadus no qurami ekam waram musandimi waram musandimi en hajja kas da diya mi hen nun ei duwa hak wes de mista ngena nase hedene kale islahu balare hajja gosiya fare kale islahu ma karigen be hajja gos balare mudawiri ke kale yaki ena hajja da ne eves kare fi quran no kore mien ulamun ata zamane fahum mina ko me yakase faraku hajjat diuma ummid ko hajjat diuma mina tayyar wegen hajjat diyai hajjak go sulani ko arafa ibimuga arafa iddohiyum ma iddo allah subhanahu wa taala etabbayak ge faafa usawad was edwa ki etabbayak narkain salame kurwa was edwa ki allah subhanahu wa taala duniya ge macha allah subhanahu wa taala ma emme mai kurwa vidwas ei arafa iddwas arafa ibimuga ena niyavi arafa ibimuga bala kiha bodo nasiben e nan erim arafa ibimuga ni aavi ena hajju go ulanikum ihram ga halatu ga miista kun rangala beliru e avaru ga tibi huriha fagirun nan sadaga kura miha ki mina etang evves fagiran nan ena barabar mahum mah faisanu de e avaru ga emme fagir evves nei adi eraru ga e avaru ga tibi huriha huwa fain angirun nan vesa hiwa miha ki amai kane mina bale allah subhanahu wa taala devi tawfiq ena ge maru elevvi emme heyo mi hunge terega arafa ibimuga hajju wariye ge gotuga ihram ge halatu ge ena ge maru elevvi sirru sadaga ikuri mi hunge ena ki evves mi yakan ne ge ena sadaga ikuri kam evves mi yakan mudawiri emme na tengeni ena ki ekamo ke ena marwi ma enguni e sarahaddu ge tibi huri ha fakirunna ehi wa mi ha ki ena ka ema mi waram ma ikkame sodaga sirrun dinun ei emme devigen wa kamaki kurin edennuni sodaga faaluga dinas evesiyo egen wa kamike ei efada halategga kurin dennunu fada halategga ekamaku sodaga forwaagen dinamaki ei sirrun mihuna naanga dinamaki ei adima ayogen wa kame sabaki sodaga deva gutuga ei shaytana miha ge hitab wanna wara bodu baguten ei shaytana wara fasen insana ge hitab wanna baguten ei sodaga kurawa gutu ena ge hitab waddana titi miha kan angaase engime kai dinkan engeni enu ko be faada ati kale din kam enne nge mi hakan ecche kom mes mi angala reti din kam erate kale ge kale mashuru swani mi hunge tere kale ki mi mihuna ichide mi hekamis mihuna engeni ehma mi angala re shaitan amar fasiyen insana ge hita wanna wagutin ei ena mi hekan ichide wagutu sadagate kura hinduga ehmen allah subhanahu wa taala sirrun sadagat purun ei emme ma ekanta tahu ge terega devvi giyamid dohu garshi ge hiya veken libe mi hunge tenu sifada mi ha devvi ehmegen wa yukaffiru ankum min sayyiatikum adiye gota tiyaba min sadaga ko fiya tiyaba min tiyaba min faafatan allah fusawa devane wallahu bima ta'maluna khabir adi allah yitiyaba min kula kan tatamul den odigen waras kalaange tiyaba min adi sadaga sirrun kuryas faaluga kuryas allah den odigen ve dekkun ter kamet tiyaba min ge hita wanas ebes allah mul den odigen nawe tiyaba min hitan ara hurihya kamet allah mul den odigen ve ebes kamet sirrun e kalaange tiyaba min kan kurawene ليس عليك هداهم ولكن الله يهدي من يشاء وما تنفقوا من خير فلأنفسكم وما تنفقون إلا ابتغاء وجه الله وما تنفقوا من خير يوفى إليكم وأنتم لا تظلمون ليس عليك هداهم إباميهن هداية دكم كبارك لك فانا اللي بيعداغن وي يكامك الله يكالان قراد كرويميه كان هداية دكواني mi hidayat behigen ve debayaka ebbayaki magu dekkun hama ekani sida vegen wa magu emihaka faala ko bayan ko deno ei rasul be kalun ge kanta rasul be kalun nang allah wahi qurbani allah ge rasula innaka tahdim innaka allah subhanahu wa taala wahi qurbani innaka la tahdi ila siratin mustaqim hama karun kale ge faana ki sida vegen wa maga magu dakka be kaleke ekam mitang allah korone kalifan ke bes bar libi wada ke nuwe ebe ami hunan hidayat dekko mata ema ebe nge hidayat ke debawate waaka en furatam hidayat ki ei hame kane magu dekko muge higa hidaye ei rasul be kalung ge duty ebe kalung ge wazifa ei heo maga gowalu mie heo maga ki minu baya mage dalil takaya ko bayan ko dinu ei en hidayat ki hame kane magu dekko ei mistahun ge hitan ege tawfiq de ba farata ke allah ema hidayat tawfiq devun ei anen hidaye e tawfiq ge hidaye tawfiq ei allah subhanahu wa taala ga ipulga wa kame e ibbes rasul be kale kaves kula dana wegen nuwe em wegen rasulullah sallallahu alaihi wasallam kale fana bodbe be fulu abu talib maran ara wada gen nei wagutuga wada gen dannawni e bodbe fula e shahadatu kalima kiyashe erun giyamed dogo timan kale fana bodbe be fula shafaatire wada gen nawana shahade kiyare ebe gutu kayari geti abu talib ge kayari geti be tibi abu jahul wes na makka ge bodati bodatin tibi detin mihun emihun ama ekale fana vidal war bana e abu talib ekale fana ama emme fahu gutu kaaba fange din du kolla wan heti uluwan ek gora ka sikan kok ganwa anek ka rasulullah sallam takurar kor anek ka samay mihun ge basus takurar kor emme fahu abu talib marwe gen diyi mi fada em vidal heti manna mi marwani abdul muttalib ge millatu ge macchare e bahi budu dinu ge macchare rasulullah sam waram masay kurabi em allah wa ikram ani ikale fanu emme lobbi wada gennevi be kale ki abu talib ki be kale fanu tupuliru ehi teri devvi abu talib ikale fanu bala bod kurabi abu talib ge huriha darinna vura bodan iskan devvi kale fana makka ge mushrihu ge dutturatan hima dutturata difa ko devvi be kale ki abu talib me kale fanu emme lobbi wada gennevi be kale ki abu talib kale fanu waram masay kurabi egen ge chaki hidayat ki ei mihek gai mati ga vaachen una allah irad kurami akan hidayat dekwani em allah wa ikramani e wahakaya gulingen allah baawalawani ay rasulullah sallallahu alaihi wasallam hatabko allah wahi kurawani innaka la tahdi man ahbabta e muhammad gefane khale gefanu lobi wada gannawa ha mihakan hidayat ek khale gefana kan nu dekke wene walakin allah yahdi man yasha ekam hidayat allah irad kurami akare allah dakkawani ei abu talib behegotun allah baawalawani mitangas makka ge mushrikuna behegotun laysa alayka hudahum khale gefana ka kul dana kan libi goda gen nu e mi hunan hidayat dekko me kade fana maram masai kurawi makka ge bod bod tin islamu ma eka mak nuwi e mi hunan islam kale fana hitama kurawi emme bod ti hitama ki e kale fana yong waran nasiha hidde vir makka ge mushrikun nasiha ten ne hi e kale fana ge emme kale ge fana rabbudan hitama kurawi allah e kurawani kale ge fana ngoti hame kan ivva dinu me timan allah ge risalat hidayat dekke man dekke mu e timan allah ge pruga wa kameke ema alugonu men nan oti hama ekami allah ge risalatu ivva dinu mistakunna ne gabulu kurmanu kurumun ei emi hege kame eti bayan kod dinu alugonu men nan oti alugonu men bayan kod deni eti gabulu kurmanu kurun ei emi hege atugawa kame hidayen allah dakkawani hidayaten ekashigen wa mi hunna hidayaten ekashigen wa mi hunna allah subhanahu wa taala hidayat dakkawani وما تنفقوا من خير فلانفسكم الله يكون تبامهم هي وكم تبامهم اتش الله مغ هدا كفيا ايغا اجر وسما تبامن ري الله واي قرباني من ذا الذي يقرض الله قرضا حسنا ريتي دارن ين الله ديني كا كوي فيضاعفه له اضعافا كثيره الله ايغا اتك غنين ان ديفان داراني دنيا ايغا بدل اتك غنين الله ديفان الله دارن ين دينون الله واي قرباني كون غتاغا الله واي قرباني ফাকিরুন নং হেদা করুম কি আল্লাহ দেবে দরঞ্জে কে এই আল্লাহ দেবে দরঞ্জে কে এই ফাকিরুন নং হেদা করুম কি ফাকিরুন নদে ইচ্ছঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি কুরবানি এই আল্লাহ দে দরঞ্জে কে না এহেন নামে আল্লাহ দে ইচ্ছন নং এই কি ফাকিরুন নং এদে এতি কলবস এক আজরস দে বানি আল্লাহ এমা তিয়াবামি হুন হেও কামে কুরিয়াকাস এক আজরবানি তিয়াবামি হুন না নুবা কামে কুরিয়াকাস এক বাবাইস বানি হামা তিয়াবামি হুন না আল্লাহ নুবায়া কামে কোগেন আল্লাহ দেবেনে গেল্লুমেন নেতে তিয়া বামি হুনাকা আদি হিও কামে কদ্দিগেন আল্লাহ দেবেনে বিসফাদা বিসনে তে তিয়া বামি হুনাকা হিও কামে কুরিয়াস এক আজরুস ফানি হামা তিয়া বামি হুনারে নুবায়া কামে কফিয়ে গাজাব সনি হামা তিয়া বামি হুনারে আল্লাহ ইকরাম মা তুমফিকু মিন খাইরিন ফালি আনফুসিকুম তিয়া বামি আল্লাহু মাগো ইচ্ছেন হেদা কুরিয়াকাস এগে বাদালি বেসামালি বেনি তিয়া বামি হুনারে ওয়া মা তুমফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ আই তিয়া বামি হুন হেদে নকুরতে আল্লাহু মাগো একলাঙ্গ ওয়াজহ ফলং এদিকে মেনুই ওয়া মা তুমফিকু মিন খাইরিন ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন আই তিয়া বামি হুন হেকুম গতুন আল্লাহু মাগো হেদা কুরা ইচ্ছে দন্নারে ইউওয়াফা ইলাইকুম এগে বদল আল্লাহ তিয়া বামি হুন গিয়ামে দোগ দেবানে ওয়া আনতুম লা তুযলামুন তিয়া বামি হুন কা ইবস আনিয়াবেরিন ওয়া ইবস গতাক আনিয়াবের গিয়ামে দোগ নো বেনে বরাবর তিয়া বামি হুন কুরি হুরি হা আমল তাহিগে বদল আল্লাহ গিয়ামে দোগ দেবানে ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা এদোহ গজাররেগে মিমবার হিয় কাঙ্কুরি মিহা সে কান্দে কেনে ওমান ইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা আদি এদোহ গা জাররেগে মিমবার নুবায় কাঙ্কুরি মিহা সেনা এদোহ গা দেকেনে তিলাফাতং তিলাফাতং ফে নানে দেন তিলাফাতা বারবেজ্জা স্বর্গ দেবেন হিয় কাম গে তিলাফাতা বারবেজ্জা স্বর্গ দেবেন দুই বেজ্জে কা স্বর্গে নো দেনে কাম তিলাফাতং এনা ফে নানে না দুনিয়া গে জাররেগে মিমবার হিয় কাং কফা ইয়াস এ ফে নানে তিলাফাতং আদে মিরে মি হিসাব নিম্মালান দেন সওয়াল ওই বে ফুলা কুসু আন কুয়া সওয়াল আমি আর ফুরসত লিবে হতি এই শাহি মাজহাবুক অন্য কইং এই দেন শাহি মাজহাবুক এই মাজহাবুক ওই গথে নো বলাম বিয়ে এক ইলমের রাজি কুরাবা ফয়গ বলাম বিয়ে কি মাজহাব তাহুগে তাফাতু মাজহাব তাহুগা দেন ইলমের রাজি কুরাবা হানি মুজতামাউগে উরফান দু কল্লা ফয় মাসালে মাসালে কি উরফে মি দেন নবী ইমা হাওলে বাই কই দিরি উলে মুজতামা এ মুজতামাউগে আহল বেরিং এই দাতুরে কামুগে নিম্মাফি এই দাতুরে এ দাতুরুগা গাসরু কুরাবেনে নামাজ হ্যাঁ কে প্রশ্ন করছেন বিবি মুসলমান নহীঁ আব দুয়া করে আল্লাহ সে আর উনকো নসিহত করে খত লিখ কর উনকো ভেজ দে আর উনকো নসিহত করে আপ উসকে সাথ সাথ আপ দুয়া ভি করে আল্লাহ কো আল্লাহ ইজাব করেগা আল্লাহ আপকে দুয়া ইনশাআল্লাহ আপকে খানদান মে কই মুসলমান হ্যাঁ ইন্ডিয়া মে তো জাকির নাইক ভি হে উনকে দারস উনকো সুনা হ্যাঁ आप ऐसा करें, आप उनको खत लिख के उनको नसीहत भी करें खत में। आप इंडिया में, आपके बीवियां, हाँ, उनको खत लिखे और उसके साथ साथ अल्लाह को दुआ भी करें। मैंने भी इस तरह किया पहले, मेरा खानदान भी इस तरह इस्लाह नहीं है, पहले अच्छा नहीं है। जब मैं इस्लाह हो गया उस वक्त मैं मदीना नहीं गया था, मैंने खत लिखा उनको और उसके साथ साथ अल्लाह को दुआ भी किया, अल्लाह ने कबूल फरमाया। बस खानदान, माँ बाप भी इस्लाह हो गया। आप अगर इखलास के साथ अल्लाह को दुआ करें तो फिर अल्लाह कबूल फरमाएगा। हाँ, सवाल पूरे हम आएंगे, है ना कि सवाल आएंगे। अच्छा है दीन पर आप साबित रहे, कियामत के दिन आपको अल्लाह जन्नत दाखिल फरमाएगा इंशाअल्लाह। ये इस्लाम दीन, अल्लाह उसके अलावा कोई दीन कबूल नहीं करेगा। कुरान में अल्लाह फरमाते हैं वमन यबतगी गैर अल-इस्लाम दीनन फलन युक़बल मिन, इस्लाम के अलावा अगर कोई आदमी कोई और दीन इख्तियार करे अल्लाह उनसे कबूल नहीं करेगा, सिर्फ इस्लाम अल्लाह कबूल এই দাতুরে নেতে খান্ডাল ওয়াফে নু বাইং হেবে এহেন নামাস এক রাজ্য গত কি না গাসরে নু করেন এহেন এই এনা নু বায়া কাম কা করা দাতুরে কাম গাওয়াতি এই দাতুরু শরিয়াতু গা দাতুরে গত গা এত নহি মানব গা এই নু বায়া কাম কা না করা বাতি এগোর রাঙ্গাল কাম ফেল নানি এগোর রাঙ্গাল কাম ফেল নানি এমাই রাঙ্গাল হিও কাম এক গত গা কম মে দাতুরে বিয়াস নু বায়া কাম এক এক নু লে নিয়া গাসরু করেন বাকি কাণ্ডা এরিগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নেং আঙ্গা ফে বাকি দাতুরে কে বিয়ফার দাতুর তা গিনা সাহাবী কুরবি এরো বিয়ফার দাতুর তা এ গাস কুরবি আমি আর আনে এই প্রথমে বায়ান করে মনিতা ইউতিল হিকমাতা মান ইয়াশা আল্লাহ ইরাদা করে মিয়াকান হিকমাই মি দেবানি কমে কমে মিয়া গো নুন্না নাই কুমাত এ না না সিহে তের বেদানে না গামি মিহা গামি মিহা মু মুড নাটা হোট মুড কাটা হোট এ গাবুলে নকরা কি তমে চেক কি আছে গাড়িয়া গো এ বাগুতু বানান জিহে এ না গাবুল কুরবে কহালা বাগুতে তো এই এ হিকমাই লিবে ফহরে মিয়াকান এঙ্গে নে না বালালা ফেনা বাহাক দক্কাল মেঙ্গে না আমিনা মি হুরি গাবুল কুরা বাগুতে গাকাম মিহার এরুং এনা এঙ্গে এই হিকমাতা কি তাওফিকান আল্লাহ দেবা ইলমুকে বায়েং হাকিগত গায় ইলমুকে বায়েং এই এবা মুমিনুন আল্লাহ এবা দেবে হাসা ইলমে বাকি হাসা বায়কান আল্লাহ দেবে এম কেন ফারাসাত ফারাসাতু গায় ইলম ফারাসাতু গায় ইলম এম কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইত্তাকু ফারাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানযুরু বিনূরিল্লাহ যেবা আমি মুমিন মুমিন মিহাগে ফারাসাতুন রাক্কাতে রিওয়ারে এনা বালানি আল্লাহ গে নূরুননে এগে মানে কি কবে উমারুগে ফান ইলমের মিদাল বাগতুগে ইলমু লিবিফায়ে উমারুগে ফান দেনগানে ওয়াগুয়েস এনা দিমা বালালাফ দেনগানে ওয়াগু মিয়ে ওয়াক্কা করি মিহায় কি এই ফারাসাতুগে ইলমা কি এনা আল্লাহ দেব্বা ইলমেন এই সিকুন্ডি গবার বার গদা ইলমেন এই মিহাগে হারকাত তাকুন এনা দেনগান্নান এ মিনাই কাং করি হামে গতা হিকমত কি সে এ বাবতুগে চেং এই এনা এনা ওয়াহক দক্কালি এগেন আমি ওয়াগুতু মিহিরি রাঙ্গাল ওয়াগুতে কা মিনা নসিহাতে দে হামে গতা মুশরিক কাফার মিহাকাস আদি এহেন দিন এক গহুর মিহাকাস এনা দাওয়া দিন মাট্টাকা বাগুতে কে মি রাঙ্গাল এনা ওয়াহক দক্কালি এগে না আমি গাডি গে মিহরি মিনা রাঙ্গাল বাগুতে কাম ওয়াহক দক্কাম হিকুমাই লিবি ফহুরি মিহাং একাং এগে এনে এনা দক্কা এবস ওয়াহকাই বেকার ওয়েগে নুদান হিকুমাই লিবি ফহুরি মিহা এনা দক্কা এবস ওয়াহকাই আদি কুরা কাম এবস বেকার ওয়ে কেন দানে দেন এই আল্লাহ ইরাদা করে মিয়া কা আল্লাহ দে বাইছে কুরআন কে বাই কুরবানি এ মিহার বুনান জিহে গোতে বেসিন না নে বাই ফারু এমি হুম আমরা লেবে গই গই বেসুন না নে একালে এই ইফাদে হিকমাই লিবে ফহরি মিহাং এঙ্গে এনে গোতাব বুনে গেন মিমি হুম হেলি দানে কা মিসালে কা বাস না হা বায়াকু এমি হুম আমরা আসলে দানে হামা এ ওয়াহাকা দেখকো মড় মিহা কা হুনার বেনুম কল্লা গেন ওয়াহাকা দেখকো মগে হামে গোতে গোতে ফুটবল কুলেন তি এমি হুম এমি হুম গে হিতা আসর কুরা ফাদা ইবারাত এ রাগে গ বেনুম কুরে বেজিয়া এ কাশি গে মিহুম বিরুম হুটালু সামা এ গোত বাহাকে কি হিকমত কি এই একহালে চেং নেহ কম মে কম এমি হাকু নু নান বাই এমি হাম এমি হুট্টো বাইলা না হকু এ না গাত মনে বাকিম বদল কল্লা আসেঙ্গে মিয়ার মানে স্কুল গদ হলেন স্কুল মে আপ পড়াতে আচ্ছা আজ ভি মেনে দেখা তা লাইব্রেরি মে বাচ্চোন কো লেকার আয়া উদার তো চার সাল আচ্ছা আপ এসা করে ও লাইব্রেরি মে মে ভি কুছ টাইম ফ্রি হুম উস ওক্ত আপ মেরে পাস আ যায় কুছ বাতে করেঙ্গে ফির উস ক্লাস মে মে ভি ওয়াহা উস টিচার হুম কি কি গাদি ফার এনা দিয়ে এই হেম মকসদ কে না দাতুর রঙ্গালে মিয়ার দাতুরুমি বিনাওয়ানি এমি এ বাইক গে মাচ্চারে দোঞ্জ কান্নো এমি হুম গে মাচ্চা মিয়ার এ তাই নি রং হাম আহিও নি তেগ গে কমবে সঙ্গাল কমে গে দামি এ এনা গে দাতুর রঙ্গাল তা এনা নুবা মকসদ গে দামি হ্যাঁ এনা গে দাতুর গো ওক্কাং আদি করিয়া কাফারেন নুয়ে তাই না হরি ইসলাম দিন হুগা কাফারেন নুয়ে এনা নামাজ কুরআন আসলে কি নামাজ করুন তা নামাজ নুকো ফিয়া কাফার হইয়ে দেন ওক্কা মে দেন নুসান না নে ইয়াকা এগে ইসকো এ নামাজ নু করুন এ না ওক্কাং করুন এই বড় ফাফায় একাম কো হেন নামাজ দিন কম বেরো ফাফায় নু এনা মুরতাদ দেন নুয়ান এমন নামাজ কুরআন তা ওক্কাং কুরআন ইয়াসাস মুমিন কাম গবাঞ্ঞা দেন এ কি এ নে তাও বা জেফু হেবে এন তাও বানু জ্যা কি আমি দোগা যা বলিবে এনে একাং এগো তাই না ঠিক আছে কি ওহ এ হামা এ না আয়াং এ ফাদে তাওফিক লি বেজ্জা এ হামা কুরে বেন দে মা গিনাই খেম বে এ বহর দে বাইং আয়াত তাকু ইস্তিআল কফ দে বাকি বরকত দিয়া আমা দে ইমাম মুগে তাওফিক এন মুসলি বেন বাকি বরকত দিয়া এ মুনাফিক নাং অতি আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু এ গতা এহেম বেজ্জিয়া দে ফাতুবি আলা কুলুবিহিম ফাহুম এমি হুম গে হিতাউ গে সিক্কা জেহেন দে সিক্কা জেহুন ওয়াকা দে ইমাম মুগে তাওফিক নুলি বেন ইমামে ফানেক কাফার অনেক ইমামে ফানেক কাফার এগো তদ দানি কামাল যে তিন ফার কুরআন বাইরং এ সিক্কা জেহেন দে নু বাইর গেন দানে হিসাব এ আদি না আননি দিনা সাবিতু মি গে চকি সাবিতু সাবিতু নু ইয়া দিনা দি মচ্চ কোন হেরি ইন আল্লাজি ইন আল্লাযিনা ক্বালু রাব্বানা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিল মালায়েকা ইমিনুল কামিয়াব লিগাম বাবা কি ইমাম বে এগ মতিগে সাবিতু ইমাম কাম মতিগে সাবিতু বেজিয়া এনা মার আরাউতুক মালায়েকা বেকালুং এনা উফায়ের কাম খবর দে মটকা ফোন ওয়ানে এই ইমাম কামতি সাবিতু বেজে এই তা নসিবা কি মিহিং আদি ইমাম বেলম কো হেমবেন আবাদু দোয়া কোরা রে ওতি ইমাম কাং লিমা ফাহুগা এক কিবান ওয়ে তো দোয়া কোরাং ইউতি রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব বরন রাক্কা আইছে আইগাতুয়া বরন রাক্কা কামে আইগাতুয়া মিহাম মি গে হুরাফা এমমে ফাহুবা কুতু এনা মাগওয়ালা ফানে নো এদি এই হিসাব এমরান রাক্কা আব্বাদু ওয়েস এনা দোয়া কোরান জেহেনে এনা হিদায়াত আল্লাহ দেখ কা ফাই এ হিদায়াত এক কিবান কোরা ব্যাতো দোয়া কোরান জেহেন আব্বাদু ওয়েস দে মিয়ার ঈমান কাম মি আননি মি কাহলে দারুস এক গামি সারে কা এমি মা হিও ইচ্ছি গিনা গিনা এ হে তো মাসাই কোরান জেহেন হিও ইচ্ছি নে হে নাস মি গেঙ্গা দানে মিয়া এই গিনা মি ইভেনি নুবাইছি ඒ වෙච්ච මිවැනි දුවාලක ඉස්සහරු ගිනවගෙන අෆ්තාකු දෙපහරු තින් පහරු එක අබදු මුජිතමෝ තරේ ගහතර ෆරාතු මින නුබයිචීත මන්දර ෆෙනජා ෆෙන්න නුබය මන්දර කම්පත්තම් ඉවෙනි නුබයිචීත ලවයා මියුසිකා ෆාහිෂ වාහකතක මි මග්මතින් ෆෙන්නනී කහල මන්දරත දැන් කිනේ ඉන්සනක සාබිත හොර වෙනි වර බාරු නෑ එම් අබදු දුහා කුරන් ජින අල්ලාහ මි ෆදමු විතමයි ග ඊමාංගමති සාබිත කොත් දෙවෑතෝ මසි නසීබරිය කී මරවාවගතුක ඊමාංගමති දාමියා නීමෙන් දාමියා එයි නසීබරිය කී පදු නසීබරිය කී කොබ එයි මරවාවගතුක නුබෑවෙන් දාමියා නුබෑ මරග්ගේ මති මරවෙන් දාමියා කාෆර් කම්මති අල්ලාහ උර දුම් මති මරවෙන් දාමියා එදී කිහා බඩ අබාජ්ජරිය කවෙන් එදී අබදුගේ හයාත ගේන එදී අසාබුගේ ගොවච්ච එතාදි රුළු මට්ටකා අබදුගේ හයාත මෙතන කිමකු හිතන කොමියක් වශයෙන් මිහෙග්ගේ අජල ෆුරියම කොෆදාන් ජීන කොමියක් වශයෙන් මෙවම මිතිවි කොබ මිගේ කුරින් තිබි ජීලු කොබ එමිහ සමිහන් උළු නෑ මෙහරකුණයි ඔස්සවි අම මිජීලු වෙස්දා අම මිජීලු නි මෙර දෙන්න තේ දෙන්න තිබෙන මිගේ එහෙම් බයකු මිතාංග එහෙම් බයකු ලෑනි මිතා අම මි කොමිය මිය කො ඩියුටි අදා කොෆදාන් ජීන ඒක බුද්ධිවරියක් කියන සීබරියක් කිය එයි මිතාංග අල්ලාහෙන් ගෙවි ගොතන් උලෙප ඒ වගුතු කොළ අල්ලාහෙන් ගෙවි ගොතන් හේද කොල්ලා හදාමිහා අස්තු තනකි ඒ එතන මිදණි එතන මි බෙහිගෙන් දනි දෙවය නරකයෙන් එබ්බේ කොන බක් ස්වර්ගය එබ්බේ කොන නරකයෙන් බක් ස්වර්ගය එතන බෙහිගෙන් දනි ඒ උලෙන් විතන කී දිරි උලෙන් ඔච්චන කී යදි මේ ඉම්තියනක ෆොන වහ ඇති පිටන් නතිජා ෆාල කුරුම ඇති ගියා මෙද්ව හොගා එතනුග කාමියාබ වෙජ්ජ මිහා යෝති කාමියාබ වෙෆ යෝති අබදුග දිරි උලම ග එන කියා උෆායරි වාන එන දැන් නිමු මෙන්නේ මරු මෙන්නේ අබදුග අබද උෆලුග තන උෆලුග ගොච්චන එන වද වෙජ්ජ කියා බොඩ නසීවරින් එන කි ආයෙද කන්ට්‍රෝල් කරුම් ආයෙ හුද්දා හුද්දා ඇති හුද්දා ඒ දින් දෙම ෆිරින්ග රුහුමා ආයෙ හුගද මිහර දිරුණුම් හොරි ගොතුන් නායකෝ එමස්සල එන්නේ ගේ එන්නම රිසුගු දෙන් බිරුම් එකම එකන් කුරුම් එහරන් ගලන්නු රිසුගු දෙන් බිරුම් එකන් බන්දු කුරුම් රිසුගු ලිබ කාන් දෙන්නු ලිබ දානකම බිරුම් එකන් කුරුම් ගෝස් දැන් මුමින කුතය ඇති තසබර් කුරානියස් එබුන අල්ලාහ රකනග රසූලා ෆරිහම ඊමාන් වේ හොරි මියකේ තසබර් කුරානියස් එහෙම බගත තසබර් නෝ නැ මිහුම් විස්තානි මාද්දී යත මුලින් බස් එමෙම විශ්තන මාද්දියත මුසාරි වෙන්නේ මිවරේ දිනෙන් හෙටින් හතර කුදින් හොදාන ඒගොතන් එන විශ්නානේ දුනියෙන් එන විශ්නානේ අනික කොල කන්න විශ්නානේ රිසුකු දෙව ෆරාත කී ෆරායි කමක එන කන්න විශ්නේ නැ අල්ලාහ් ගුර්ආන ගොතිය දුගෙන් නොවානයක් වමා මින් දාබ්බතින් ෆිල් අර්ධි ඉල්ලා අලල්ලාහ් රිස්කුහා විමතිගේ එවස් දිරේච්ච නොවේ රිස් ඒක රිසුක අල්ලාහ් හවල් නොවා අල්ලාහ් නේ හවල් වඩි ගැම්බා එම ඒරි තසවර්වානි අල්ලාහ් ෆරිහ ගොතු ඊමාන් වාමීහු එන්නුනි තසවරෙන් වාන දැන් මස්සෙන්නේ ඇති හුද්දෙල් මෙරි කුර වෑ ෆුරි ආයිලා ආයිලා කන්ට්‍රෝල් කරන් ඒ රසූල් සමානුක වෙසෙ මිහුණක් කුර වේ ගොතේ එකන් බය මිහුණ කුරේ එම්ම ඒ මස්සලෙන් නෝ ඕ කලකෙන්ව කියන්නේ නෝ දැන් මිහෙන් ඔති ආදීසක تزوجوا الودود الولودة فإني مكاثر بكم الأمم يوم القيامة تبعاميهم لوبوا غنائم وحا أنهننا كاين كراش إني هم كرنو تبعان كاليك فان سببك تبعان كاليك فان قيامة ده أمتك أفراد غنائم مجفة قرور وانا إذا مؤمنون نباك مؤمنون غنائي ورك مؤمنون غنائوان مؤمنون وحي ورك مؤمنون غنائوان إيجي مؤمنون غنائوان أي سابس دي فوتي يكما يكما قطي سابس دي فهينا بس ميكولو هدى එකන් එනම් මිසාලක ආයිලා ධර්මයට නුකරේ දානකම මිසාලක එකහල කන්තත්තහුග මුජ්තමෝ ඉක්ගොත මුජ්තමෝ ගහලතබ්බල නත ගේ ගේතරේ ගහලතබ්බල එකන් කුරුම් මස්සලෙන්නේ ගෙල්ලුන් නුවඤ්ඤා දෙපරාතු කරුහමාය කු ෆිරිමිහා මිහා කරුහමාය කුගද මිහකන් කුරුම් මස්සලෙන්නේ ඉල්මර හුද්ද කුරවය කන්ත ගුණවන්ත ආ ආ මන්නහයාහ ෆක අන්නම අහ්යන්නාස ජමියා আইদেন আনে বানু ইসলাম এ আইদেন ইস্তিদার করে বানু ইসলাম মিহুন না বেহে গতুম বাবা লেবুন আয়তেন এই এমমে মিহাক বসে এ মানে কি আদম গে ফানু গে দেদার দেদার ইং গে বাহ কে মে ফরতামা এ কুরি গে বায়ান করা বানি হাবিল কাবিল গে বাহ কা এ মিহুন না এ গে তেরেন হাবিল এ কাবিল কাবিল এই হাবিল গাতুল কুরি মিয়া এ নে মুড়ি দুনিয়ে গা মিস্তাম কুরা গাতুল গে আজাবুলি বেন এ কি বে একান্তাত বিরুবি মিহা কি এনা কামগাবাতি দেন গতি এমমে মিহাকে সবাহকে কি এনা মাফ কফ মারাম মিসালকান হুকুম করেবে ফাদা মিহাকে এনা মাফ কফ দু কল্লি দু কল্লি মে এনা দিরুনি তায়ে দিরুয়ে জিয়া মুড়ি এমমেন দিরুই ফাদায়ে দেন এগেন এগেন কফ নানি লে লিয়া বড়ান না গানি মিতি গে দালিল না গানি দেয়া আইন আছে নিয়ে গতাত দেন দেন কামাকু আয়াতুকে ইস্তিদলাল এবা কুরআন মিহুরি হ্যা কামাকা মিসাকাল লে দিগে মিসাল কো মিহাকো মারবা মুন্দা মিহাকাল লে কোলে গবেনো মারবা মুন্দা মিহাকাল লে দি ফিয়া এনাই দিরুই দিরুফিয়া মুলি জা মানে হুরি হাম মেন দিরুই ফাদাই বি মাতি গবা হুরি হাম মে দিরুই ফাদাই এনা আজর আজর ওয়ে গতো আদি মিহাকো মারা আলা ফিয়া এম মে মারা আলি ফাদাই এম মে মারা আলি ফাদাই মুনি এগে সব মু কিতাম মিহুগে মারাদ দান এগে বাদাল হি ফন টাকা এতব বাই কো মারবে গেন দান এই এনাই কান কুরি এগে না সব বাকাম মে দেবে রিবি এই আসলো লে বড়ন না গায়া ফিনি মি আয় দেন আনে গুণাবন্তকা দেন ভাই মিহুন না গায়া ফানে এহেন নামে সিলমের মিদালে ফাইনি হারিগাঁডুকে গুণাবানে দেবেনি এ আলাওয়া গুণা এচ্ছেকে হারিগাঁড় তেরে আলাওয়া এচ্ছেকে দেবেনি এই গাওয়াই দেন এবে কেন কাঁড়াল ধর লিয়া কি আলাওয়া এচ্ছে দিন কাস গেল্লু মেন নোয়ান এই হারিগাঁড় তিমাগে হারিগাঁড় গেল্লুম ভাই গতকান্ন দেবেনে তা ইচ্ছে এই তিমাগে এচ্ছিতা মি আমানাতে দেন এনে এনে গাজেল হাম কফে দানি মারুবে গে এনে এনে গাজেল হাম কিং এনে মারুবে গে দানি এ মিহা গাহরি গাড়া হয়েছে দিগেন মান আলান ওয়ান এচ আসল হাই গাতুগা দে মারো মিসালে কাতে মুসকুলি এনা মুসকুলি গেন গোস বারাত দু আছে ফরে মিহা দেন এনা মি জুয়াং মিনা গে বঙ্গা দিবে আবার হিও কান্তা তকুরে মিনা গে কিডুনি মিসালে কাতে দিনুম কো বাই গে ফায়দা এনা উতি আদি দে দু আছে দে তিন দু আছে তেরে মারবা ক্যারিফানিং হেম বেস উমর গে গতম বেস দেখে কম মি জামান গে দেন কানা এলিফা গতেন ইলমের হুদ্দান কোরে আর গন সওয়াল কোরে ইলমের ইয়াকা এমাসলা বে গতম কিডুনি দেই দান তো ইদাল ইনু দেবে নে শরিয়াতুকে হুদায় নুনে দিনো মে ওহ এ দেন এ না এগে ওহ এ গত কাছেতি রাঙ্গালেন্নু এই রঙাল এন আনে নো ইয়া কামি হারমি সাগা বাই মিহকান কুরানি দে মুলি উমরুগা এ নাই মাসা কাতে নক সুলে বেন এ গতা নিয়া তোকে মি হারমি কামি কুরানি মিসালাকা এই আসলে গতা কাস রঙাল কাম এন নো এই কি দে ইতি হুদ দেখে গতা কাস আলওয়ান কান নকরে মুনা কা পরব বড় তিল মেন কি আর ওন বসে সওয়াল কুরিন কি দুনিয়া আসলেগা মুদ্দে এন কুরাবা দে বাই মি হুদ দা কুরে দেন এ দুনিয়া কে দে একি কই গতা নি দানি দা ফাতওয়া তাবে সেন নোয়ান এই কই গতা ফতোয়া আতঙ্গে বাদে কামাকু মি কামুকে তাহুগি উগে ইলমেরি গাওয়াই দোস মেতি কাঁডাল বা হারি কাঁডু তেরে আলান ওয়া ইচ্ছে নু দেবে নে বিসমিল্লাহ কা লে কানি দেবে নে গতাঙ্গে অতি লে কানি মু মারুই মাকা গুনা মানে হরকাতে ন কোরআনে মু মারু মুগে কুরিয়া গুন দেনা কানে গেনে তা মারুয়া কামে মোহ দিরি হুট্টা নু দেবে না দিরি হুট্টা মিসাল কা মারু বেবে অভ্যাসে গাদাবে হ্যাঁ নো হেনে তি ফে এটা জামানা কো ফেসে আরায় এম এ মারু মানে বাগুতে নে গে নেকা কাবে এম কিনে বাসি এক কোরআন এ কামুগা দে মারু মাফাহ গলো দি ফিয়া কা একম ফায়দা আন কোরআন মিসাল এ ফুরানা হুট্ট নে গেনিয়ে ইগে নাগা ফিয়া এ তিগে ফায়দা করে কান্নে গে ভাই ফার লো এচি ফুরানা হুট্ট নাগা ফিয়া এখন ফুরানা হুট্ট নু মানে গে আদেন হারে কাঁড়ব গুণাদমান্ত আমি বোনের মানে মি hadiyah kono ga masalaya den ilmeri nge meduge bahuri khilafu den asla kiye diri hutta ham gamus nu devene ena diri hutta ei rajih gota kinu devene har gandu gunawane e allah ena devi amanaten e ti em yakan hadiyah besu kurano sikkene kinen har gandu gorech allah ane devva fur amanaten har gandu ge behumen ebbes mi yakan hudda enno har gandu ge harech ai padti maage mi hunna kas hari gandu ge echchen den lefiya wa le den devene emmen ittifaqu le devene kama hori hadan nabe kanu ittifaqu le devene kama ennama sar gandu ge hen gunawane kiduni den emme bodo masala he kidunia kiye ina ga fiya ka enu fala ne ta kiduni itru kiduni den de kiduni allah ek kiduni ve kar gotu enu le wan ham ya gi no bas hari gandu terege gotaka be kar gotu enu allah nu le wan echche ফুটবল কুলে এগোস নুবা কামে এই কুলিবারে কুলে গেন নানে নহি দিনি কাম কবরু আরা গো তাকা কুলিবারে কুলে গেন না কুলিবারে প্রথম হুদ্দা ইয়েস এগে দায়রা গে এবস দিনি কাম কবরু আরা গেন নান এবস দিনি কাম কবরু আরা গেন নান এই শয়তানি কামে ফুটবল আগো সান্দিরা নিশান মাদ ভগত বান্দেন কুলুম দেখে গোতে গিনে কুলে নিবে সামা এ নুবা কুদিন গিনাই আগে কি আল্লাহ মতি হাঁদবানো আমি হুম গিনাই এখান তাই কোরআনি নামাজের মতি হাঁদবানো আমি হুম আল্লাহ মতি হাঁদবা কমে মি এখন নামাজ ফরওয়াতের ওয়ানে নামাজ গায়ে তা এবো স্কুল গেছ লিয়ে ফাইতা বড় তানে গে বাই লিয়ে নামাজ নু কোরা মি হাগ ইসলাম কম কায়েম মে নো নালে এগো স্কুল এবো স্কুল জাগা নে গে ওই কামে বেস এটা লিয়ে ওই কামে স্নে এস কু জাগা নে এবাইন বড় করুন দিয়ে ফাইতা আলী উন তাহু তেরে এগা নামাজ নু কুরআন মিহা গে ইসলাম কাং গায়েম নো নানে এগা মানে কি নামাজ নু কুরআন মিহা কাং ইসলাম দিন মাচ্চা কোন হুরে বেনে এনু মান এবই লিয়ে ফাই এগা মা কো স্কুল বেস কুজা কো মি দাউর তাং দিয়ে বাই দাউর তা নামাজ নু ফোন মি দাউর তা বেস নামাজ ওয়া গুতো হাম ফাইত বেগেন দারে নি লিয়ে ফাই কো বে লিয়ে ফাই নু গ ফাদা আমল নু কুরআন যা নামাজ কো দিন ফোন মান জিয়ান স্কুল ওয়া নামাজ নহন নেকে দিও মক ফায়দা নেই আ সুবহানাকাল্লাহুম বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক